রিজেকশন মিলেন না। আল্লাহ রসুল বলেছেন পাপাত আশ্রাকা, সে শিরিক করলো, আর শিরিক করলে তার জন্য সালাত কেমন দায়ী করবেন আমি জানি না।